আপিয়ামি তাপিয়ামি আমি বড় গুনাহগার, পাপিয়ামি তাপিয়ামি আমি বড় গুনাহগার, মাফ করে দাও হে দয়াময় খুলে দাও তোমার দুয়ার, খুলে দাও তোমার দুয়ার, পাপিয়ামি তাপিয়ামি আমি বড় গুনাহগার, মাফ করে দাও হে দয়াময় খুলে দাও তোমার দুয়ার, খুলে দাও তোমার দুয়ার, জীবনে নদী যায় বয়ে যায় ভ্রষ্টতার সাগরে, সেই নদীরে ফিরিয়ে তুমি বাঁচাওয়ে পাপীরে, জীবনে নদী যায় বয়ে যায় ভ্রষ্টতার সাগরে, সেই নদীরে ফিরিয়ে তুমি বাঁচাওয়ে পাপীরে, হেদায়েতে বান্দে কে দাও, হেদায়েতে বান্দে কে দাও অন্তরে আমার, পাপিয়ামি তাপিয়ামি আমি বড় গুনাহগার, পাপিয়ামি তাপিয়ামি আমি বড় গুনাহগার, অন্তরে ভরে আছে কঠিন মানিসা, দেখাও প্রভু এই আধারে সঠিক পথের দিশা, অন্তরে ভরে আছে কঠিন মানিসা, দেখাও প্রভু এই আধারে সঠিক পথের দিশা, হেদায়েতে চেরাগ জ্বালো, হেদায়েতে চেরাগ জ্বালো হৃদয়ে আমার, পাপিয়ামি তাপিয়ামি আমি বড় গুনাহগার, পাপিয়ামি তাপিয়ামি আমি বড় গুনাহগার, মাফ করে দাও হে দয়াময় খুলে দাও তোমার দুয়ার, খুলে দাও তোমার দুয়ার, পাপিয়ামি তাপিয়ামি আমি বড় গুনাহগার, পাপিয়ামি তাপিয়ামি আমি বড় গুনাহগার।